মনেরই আয়না তোমারই ছবি দেখি সারা বেলা, হে প্রসারক হে প্রিয় রসুল করোনা বহেলা, মনেরই আয়না তোমারই ছবি দেখি সারা বেলা, থেকো সারাখো হে প্রিয় রসুল করোনা বহেলা, মনেরই আয়না তোমারি ছবি দেখি সারা বেলা, হৃদয়ে গভীরে যখনই নামে হায় গহীন আধার কালো, জোনা খোয়ে সে আধারে তুমি প্রদীপ জ্বালো, হৃদয়ে গভীরে যখনই নামে হায় গহীন আধার কালো, জোনা খোয়ে সে আধারে তুমি প্রদীপ জ্বালো, পথ চলতে পাই না ভয় তা দেখি আলোর মেলা, থেকো সারাখো হে প্রিয় রসুল করোনা বহেলা, মনেরই আয়নায় তোমারই ছবি দেখি সারা বেলা, থেকো সারাখো হে প্রিয় রসুল করোনা বহেলা, মনেরই আয়নায় তোমারই ছবি দেখি সারা বেলা, হৃদয় সাগরে যখনই উঠে ঝড় পাই না তীরের খোঁজ, নাবিক খোয়ে কঠিন প্রহর করো তুমি সহজ, হৃদয় সাগরে যখনই উঠে ঝড় পাই না তীরের খোঁজ, নাবিক খোয়ে কঠিন প্রহর করো তুমি সহজ, শত বিপদে তোমাকে পেয়ে মেটে হৃদয় জ্বালা, থেকো সারাখো হে প্রিয় রসুল করোনা বহেলা, মনেরই আয়না তোমারই ছবি দেখি সারা বেলা, থেকো সারাখো হে প্রিয় রসুল করোনা বহেলা, মনেরই আয়না তোমারি ছবি দেখি সারা বেলা, মনেরই আয়না তোমারি ছবি দেখি সারা বেলা।